ঢেউ এসে পড়ে পৃথিবী, সপ্ত নীরবতায় ভাঙে অন্ধকার আলো ছায়ায়, মাখামাখি পৃথিবী সপে পারে, একা একা খাচ্ছি নিশাচর নিঃশ্বাসে মেশে মন, আজো মাতাল আমি শব্দহীন অনুচ্চারে ঝরে হাওয়ায় ভেঙে দেয় অন্তহীন দুজনার মিথ্যে আবেগে পড়ে থাকে পরে স্বপ্ন দূরে ভেঙে দেয় ছায়ার মত তুমি রোদের আকাশে ভেসে যায় স্বপ্ন তুমি তুমি আমি হাঁটছি।